বিশ্বাস আধার ছড়াবে আমার প্রিয় সর্বনাশ গঙ্গিনা বাতাসে তোমার বিরোধীর ঘোষাস আধার ছড়াবে আমার প্রিয় সর্বনাশ মেঘের দানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষারা Shabbat.